بسم الله الرحمن الرحيم. চট্টগ্রাম জেলার মাইজ ভান্ডার ছায়া ঘেরা পাখি ডাকা এক শান্তিময় পল্লী, যার আধ্যাত্ম সারাফতের কল্যাণে সারা বিশ্বে মাইজ ভান্ডার শরীফ নামে খ্যাত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর গাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসির রুহুল আজিজ প্রকাশ হজরত সাহেব কেবলা কাবা এই স্থানে 1233 বাংলা 1826 খ্রিস্টাব্দ পহেলা মাঘ শুভ জন্মগ্রহণ করেন। দেশীয় শিক্ষা শেষে হিজরি 1260 সনে কলকাতার আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং অধ্যয়ন শেষে তিনি যশোরে কাজীর পদ গ্রহণ করেন। উক্ত পদে ইস্তফা দেওয়ার পর কলকাতায় মুন্সী বু আলী সাহেবের মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি বিল আসালত এবং স্বভাবসিদ্ধ জন্মগত ওলি আল্লাহ ছিলেন। মুখালাফাতে নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধাচারণে বিল মালামাত বিলায়ত অর্জন করেন। হজরত পিরানি পীর কাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসির রুহুল আজিজের বংশধর এবং কাদেরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত গাউসে কাউনাইন হজরত শায়খ সৈয়দ আবু শাহামা সালে আল কাদরি লাহোরির দস্তে বায়াত গ্রহণ করে গাউসিয়তের খোদাদাদ খনি এবং পীরে তরিকতের বড় ভাই হজরত দেলোয়ার আলী পাকবাজ হতে ইত্তেহাদি কুতুবিয়তের ফয়েজ হাসিল করে কামেলে মোকামেল হন। তার গাউসে আজমিয়তের ক্ষমতায় সৃষ্ট ওলিউল্লাদের মধ্যে অন্যতম হন গাউসুল আজম বিল বেরাসত কুতুবুল আক্তাব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান কদ্দাসির রুহুল আজিজ প্রকাশ বাবা ভান্ডারী এবং কুতুবুল ইরশাদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ওয়াসিল কদ্দাসির রুহুল আজিজ। আধ্যাত্ম ক্ষেত্রে অনাবিল করুণা বর্ষণের পর 1906 ইংরেজি 23 জানুয়ারি বাংলা 10 মাঘ কাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ কদ্দাসির রুহুল আজিজ ওফাত প্রাপ্ত হন। ওফাতের পূর্বে তিনি অর্জিত গাউসিয়ত কুতুবিয়তের মহিমা সমৃদ্ধ শরাফত জারি রাখার লক্ষ্যে নিজ আদরের নাতি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ প্রকাশ ওসিএ গাউসুল আজমকে বালে ঘোষণা করে নিজ গতিতে বসানোর মাধ্যমে সাজ্জাদানসীন মনোনীত করে যান। তার শ্রেষ্ঠ ওলিয়ে কামিলদের মধ্যে অন্যতম হন তার প্রথম পুত্র বিশ্ব ওলি শাহানশাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ। ওসিএ গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলার হোসেন মাইজ ভান্ডারী কদ্দাসিরুল আজিজ 1982 সনে ওফাত প্রাপ্ত হন এবং ওফাতের পূর্বে এই শরাফতের ধারা জারি রাখার মানুষে 1974 সনে নিজ তৃতীয় পুত্র হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী মদ্দাসিরুল আলী সাহেবকে নিজের রচিত মানব সভ্যতায় যোগ্যতম ঘোষণা জীবদ্দশায় প্রকাশিত এবং প্রচারিত জরুরি বিজ্ঞপ্তিতে তার গতির স্থলাভিষিক্ত সাজ্জাদানসীন মনোনীত করে শিক্ষা দীক্ষা সাজ্জাদান ফতুহাত নিয়ন্ত্রণ অধিকার সম্পন্ন এই গাউসিয়ত জারি সফলতা দানকারী সাব্যস্ত করে যান। হজরত কেবলা কাবায় গাউসিয়ত কুতুবিয়তের মহিমা সমৃদ্ধ শরাফতের এই ধারা সজ্জাপ্রাপ্ত মনোনীত সাজ্জাদানসীনের মাধ্যমে হাসের তাক জারি থাকবে ইনশাআল্লাহ। একে যারে মাঝ ভান্ডারে আজব রঙের ফুল ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে আসে কলি কু দেখে যারে মাঝ ভান্ডারে আজব রঙের ফুল দেখে জায়গারে মাঝ ভান্ডারে আজব রঙের ফুল ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে আসে কলি ফুল ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে আসে কলি ফুল ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে আসে কলি ফুল।